গেছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে ঝিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে ঝিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর কুড়নো জঞ্জাল। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ছেড়েছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছো তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর কুড়নো জঞ্জাল। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ছেড়েছো তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছো তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেল জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছো তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে থেকো, দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।